الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد فقد قال الله تعالى في الكلام المجيد يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة أما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد سورة حج প্রথম এবং দ্বিতীয় আয়াত কিয়ামতের আলামত সম্পর্কে আজকে বক্তব্য রাখব আল্লাহ পাক বলছেন স্মরণ করে দিচ্ছেন বান্দাকে তোমরা স্মরণ করো সেই দিনের কথা যেদিন তোমরা দেখবে কিয়ামতের ওই দিনটাকে প্রথমে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকূ রাব্বাকুম হে মানব জাতি তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো নিঃসন্দেহে জেনে রেখো জালজালাত শাইউন আযীম কিয়ামতের দিনের কম্পন অত্যন্ত ভয়ঙ্কর বস্তু আমরা ভূমিকম্পে ইতিমধ্যে অভ্যস্ত হয়ে গেছি খাট একটু জোরে নড়লে লাফ দিয়ে বেরিয়ে চলে আসি কিয়ামতের কম্পন এত হালকা হবে না ওটা শুরু হলে হুঁশ থাকবে না তেমন অবস্থা হবে আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু যাতে হামলিন হামলাহা যেদিন তুমি দেখবে কুল্লু মুরদিআতিন দুগ্ধ দায়িনী মা আম্মা আরদাআত তার দুগ্ধ পোষ্য সন্তানকে ভুলে যাবে তাযহালু ও তাযাউ কুল্লু যাতে হামলিন হামলাহা প্রত্যেক অন্তঃসত্ত্বা নারী বা যে কোনো মাদী পশু যারা অন্তঃসত্ত্বা তাদের গর্ভ খালাস হয়ে যাবে অটোমেটিক্যালি ওয়াতারান নাস সুকারা তুমি দেখবে তখন মানুষকে মাতালের মতো অমাহুম্বে সুকারা আসলে তারা কিন্তু মাতাল নয় ওয়ালাকিন আযাব আল্লাহ শাদীদ কিন্তু আল্লাহর শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর হবে সেদিন খালি একটা কম্পন এতে অবস্থা এই হবে কিয়ামতের এই দৃশ্য মনে মনে স্মরণ করুন আল্লাহ দুঃখ করে বলছেন অন্য সুরাতে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা মানুষ কিয়ামতকে মনে করে বহু দূরে আমরা দেখতে পাচ্ছি এই তো সামনে বিজ্ঞানীরা এখন হিসাব করেছে আরো 500 কোটি বছর আমরা বাঁচব 500 কোটি বছর গিয়ে পরে গিয়ে কেমত হবে যুক্তিটা কি সূর্য রশ্মি নিঃশেষ হচ্ছে প্রতিদিন একদিন আসবে যখন সূর্যেরা নিজস্ব ভিতরে কিরণ থাকবে না আগুন থাকবে না গ্যাস সব বেরিয়ে যাবে গ্যাস বেরিয়ে গেলে তো এমনি এমনি শেষ হয়ে যাবে এই ধারণার ভিত্তিতে তারা বলেছেন এখন 500 কোটি বছর লাগবে সূর্য যা গ্যাস আছে আর এখন পৃথিবীর গ্যাস ফুরিয়ে যাচ্ছে মাটির তলার গ্যাস সব টান দিয়ে নিয়ে আসছে আমরা এখন ওই সূর্যের গ্যাস নেওয়া শুরু হবে সোলার সেল আরম্ভ হয়ে গেছে খেলা সোলার সেলে এখন বিমানও চলবে সোলার সেলে এখন বাস চলবে ট্যাক্সি চলবে শেষ কালে সূর্য মামা একদিন খালি হয়ে যাবে ওর পেট তো সব বেরিয়ে যাবে মরে যাবে এইটা হিসাব করেছে বিজ্ঞানীরা যে এখন 500 কোটি বছর লাগবে তা আমাদের বেলা সমস্যা নাই কিন্তু এই হিসাব কি চলবে সুইস আল্লাহর হাতে কখন টেম্পে তার ঠিক আছে নাকি ওই জন্য আল্লাহ বলে দিচ্ছে বেটা তোমরা যে বিজ্ঞান বিজ্ঞান করো আমি তো আগে বলে দিচ্ছি সাবধান থেকো ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা ওরা দেখে কিয়ামত অনেক দূরে আর আমরা দেখি একেবারেই নিকটে আর আমরা গত সপ্তাহে বলেছিলাম কিয়ামত প্রতিদিনই হয় তাই না মনে আছে যখন ঘুম পড়ি মরে যায় ঘুম থেকে উঠি কিয়ামত হয় এ তো ঘরের ডেলি কিয়ামত হয় আমাদের তাই তো মল্লিকার হুঁশ থাকে নাকি কে ঘুমায় কে উঠায় যিনি ঘুমাই দেন যিনি উঠান তিনি তো ওর আল্লাহ ওঠার পরে তো নবজীবন লাভ করি আমরা প্রতিটি দিন আমার জন্য নতুন দিন তাই আমাকে দিবস পালন করা লাগে না ঘুম থেকে যখন উঠি তো নতুন একটা স্পৃহা নিয়ে আমি উঠি বিজ্ঞান একটা হিসাব করে দিয়েছে যদি কেউ 6 মিনিট গভীর নিদ্রা যায় এটি তার শরীরে নতুন শক্তি সৃষ্টির জন্য যথেষ্ট। মাত্র 6 মিনিট যদি গভীর ঘুমোতে হবে, ঘুম পড়ে লঙ্কা গেলে হবে না। গভীর ঘুম যদি 6-8 মিনিট আপনার হয়ে যায়, সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। এটা আল্লাহকে আল্লাহরই বিধান। এগুলা অজান্না নওমাকুম সুবাতা, তিনি তোমাদের জন্য তোমাদের নিদ্রাকে করেছেন শান্তিদায়ক হিসাবে। মানে আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহারি ওয়াবতাগাকুম মিন ফাদলিহি, আল্লাহ নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে তোমাদের ঘুম রাত্রিতে এবং দিবসে। ওয়াবতাগাকুম মিন ফাদলিহি, এবং ঘুমের যে স্বস্তি লাভ করা, ইন্না ফি যালিকা লায়াতিন লিল আলামিন, নাকি তাই না? এই ঘুমের মধ্যে জ্ঞানীদের জন্য আল্লাহর নিদর্শন লুকিয়ে আছে। শুধু ঘুম নিয়ে যদি কেউ রিসার্চ করতো, তা কিছু লাগে না, আল্লাহকে খুঁজতে সময় লাগে নাকি? ঘুম কেন আসে, ঘুম কেন ভাঙে, এর উপরে আপনি রিসার্চ করেন। আপনার দেহ যত চেষ্টাই করুন আমি ঘুম পড়বো না, পারবেন না, ঘুম পড়বেই, ওটা দেহেরই চাহিদা। আর আল্লাহ যদি আপনাকে জাগাতে চান, ও জেগে উঠবেই, আপনি কেউ ঠেকাতে পারবেন না। এর মধ্যে প্রতিদিন আমাদের মৃত্যু হচ্ছে, প্রতিদিন আমাদের কেয়ামত হচ্ছে। অথচ কেয়ামত দেখার জন্য 500 কোটি বছর বসতে লাগবে নাকি? কোনো প্রয়োজন নাই। কেয়ামতের আলামত কিছু আল্লাহ রাসূল আমাদেরকে বলে গেছেন, এগুলো আমাদের জানা থাকলে আমরা সাবধান হতে পারব। যেহেতু তিনি বলে গেছেন, আমাদের দায়িত্ব আপনাদেরকে বলে দেওয়া। সবগুলো বাদ দিয়ে 12টা নিদর্শন এখানে আমরা জমা করেছি, আজকে একটা একটা বলবো, মুখস্থ রাখার চেষ্টা করবেন। عن انس قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشراط الساعه ان يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرات القيمه واحد متفق عليه এখানে আপনারা 6টা নিদর্শন আছে একটা হাদিসের মধ্যেই। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলছেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের আলামত সময়ের মধ্যে অন্যতম হচ্ছে এক, ইউরফাল ইলম, ইলম উঠিয়ে নেওয়া হবে। আমাদের দৃষ্টিতে হাজার হাজার আলেম, তাই না? ওলামা মাশায়েখ সম্মান হয়ে গেল কদিন আগে, আরে বাপ রে বাপ। আমি ভাবলাম বোধ হয় বাংলাদেশ এবার আল্লাহর রহমতের ফেরেশতা সব ওখানে বসে আছে, কিন্তু আল্লাহ রাসূলের বক্তব্য আলাদা। এলেম উঠে যাবে, তাহলে আলেম কি? টুপি দাড়ি থাকবে, পোশাক থাকবে, আর মাদানী রুমাল তো মাশাআল্লাহ এখন ঘরে ঘরে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু এলেম তো ভিতরের জিনিস, এলেম তো দেখানো যায় না। এলেম উঠে যাবে, উঠে নেওয়া হবে, উঠে যাবে না, ভাষাটা হচ্ছে উঠিয়ে নেওয়া হবে। এলেম দেওয়ার মালিককে, উঠাবেন মালিককে, ওখানে তো সমস্যা। যদি এলেমটা আল্লাহ না দিয়ে মানুষে দিত, তাহলে ভালো হইত, সব ছেলে গোল্ডেন পেয়ে যেত, আমাদের শিক্ষামন্ত্রীর অভিলাষটা পূর্ণ হইত, হবে না? আল্লাহ বলছেন আমি এলেম উঠিয়ে নেব, এলেম তোমার ঠেকাতে পারবো না। এলেম যদি না উঠিয়ে নিই, তাহলে শয়তান হবে কাম করে। মূর্খ না হলে, মারামারি না করলে কেয়ামত এমনি এমনি হবে না তো। সত্যিকারের এলেম, এলেম বলতে এখানে প্রকৃত যথার্থ আলেমকে বোঝানো হয়েছে। ইন্নাম একসাল্লাহ মিন ইবাদিল ওলামা, আল্লাহকে ভয় করেন আলেমরা, সে আলেম কারা? তারা সত্যিকার আল্লাহ ভীরু আলেম, তাদের সংখ্যা নিতান্তই কম। 2 নম্বর হল ইকসারুল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে। দুটো হল, আপনারা যারা আমার বয়সে আছেন, শিক্ষকত করেন, একটু মনে মনে চিন্তা করে দেখেন, আপনারই ছাত্র যাকে আপনি ফার্স্ট ক্লাস দিচ্ছেন, সে আপনার সামনে বসে একটা অ্যাপ্লিকেশন আপনার কাছে বাংলা লিখতে পারবে না, ইংরেজি রাখি দেন। অথচ আমাদের ছোটবেলায় আমরা যাদেরকে শিখেছি, ওস্তাদ যে আপনি কি লেখাপড়া, কদ্দুপি লেখাপড়া, বলতে ভাই ম্যাট্রিক পর্যন্ত পড়ছি বাবা, তার বেশি পারি না, গরিব মানুষ। ওই ম্যাট্রিক পাস ওস্তাদ যে ইংরেজি যা শিখেছে আমাদেরকে, এখন এমএ পাস, ওই ম্যাট্রিক পাসের ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না। তা মানেটা কি? তাদের সময় এলেম ছিল, আল্লাহর রহমত ছিল, তারা শিখতেন নলেজ ফর নলেজ সেক, নেভার ফর মানি সেক। তারা শিখতেন সেরে জ্ঞান অর্জনের জন্য, টাকা অর্জনের জন্য নয়। এখন এলএমের লক্ষ্যই হচ্ছে কোন সাবজেক্ট পড়লে টাকা বেশি পাব, কোনটা কোন কাজটা করলে চাকরি ভালো পাব। এখন আমরা ডিগ্রি নিচ্ছি সেরে টাকা কামে করার জন্য, যেজন্য এলএম অটোমেটিক উঠে গেছে। আর তখন লেখাপড়া শিখত, সন্তানদেরকে বাপ মারা শেখাতেন জ্ঞান অর্জনের জন্য। আর জ্ঞান শুধু পুঁথিগত জ্ঞান যথেষ্ট নয়, শিক্ষকরাও সত্যিকারে জ্ঞানী হওয়ার চেষ্টা করতেন, তাদের চলাফেরা সবটার মধ্যে জ্ঞান প্রকাশ পেত। তারা সন্তানের মতো আদর করতেন ছাত্রদেরকে, আর ছাত্ররা ভাবত এটা বাড়িতে আমার বাপ মা বটে, এখানে ইনি আমার বাপ। ওই শিক্ষক আর ছাত্রের সম্পর্ক থাকত মধুর সম্পর্ক, যে সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত কোন ছাত্র ভুলতে পারে না। কোথায় গেল সেই শিক্ষক, কোথায় সেই ছাত্র? জ্ঞান অর্জন করার আগ্রহ আমাদের কমে গেছে। আমি ইউনিভার্সিটি লেকচার হওয়ার পরে আমি গ্রামে গেছি, বলতো লজ্জা লাগে, কি করবো, বলতে বাধ্য হয়ে আমি যাচ্ছি প্রাইভেট কারে। আর আমার সেই ছোটবেলা ক্লাস থ্রি পর্যন্ত আমি বিদ্যা, আমার সেই সময় যে স্যারের কাছে পড়তাম তখন ওস্তাদি বলতাম, আমরা স্কুলের টিচারদেরকে ওস্তাদি বলতাম। উনি যাচ্ছেন সাইকেল চড়ে আমার সামনে, মাজা কুকড়ে গেছে, আমি কিন্তু ঠিক চিনে ফেলেছি, উনি তো চেনার বয়স নাই। আমি পাশে গিয়ে গাড়ি রেখে সালাম দিয়েছি, আমার যে তাকিয়ে আছে চোখে খুব একটু কম কম দেখে, আমাকে বলছে তুমি আসাদ না, দেখেন এখনো চোখে পানি আসে, কবে দেখেছে আমাকে ছোট্টবেলায়, কি গভীর সম্পর্ক ছিল তার সঙ্গে আমার, একটু কণ্ঠ কি যথেষ্ট নয়, এই শিক্ষক আর পাওয়া যাবে? সাতক্ষীরা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, 78 বছর বয়স, আমার সাতক্ষীরা জেলা সম্মেলনে আমি প্রধান অতিথি, বসে আছি, উনি আসছেন পাশে বসা, দেখেন আমি আব্বার ছাত্র, আমার আব্বার ছাত্র উনি, লেখা ভালো হয় না, ক্লাসে বলছে এই আশরাফুল, ওনার নাম আশরাফুল ইসলাম, কালকে যদি তোমার লেখা ভালো না হয় তা দুই আঙুলের ফাঁকে উটপ্যান্টে ঢোকে দিয়ে মট করে আঙুল ভেঙে দেব। এই ভয়ে তামাম রাত ঘুমায় নাই, এত সুন্দর লেখা লিখলাম। পরদিন আমাকে বুকে টেনে আদর করল, বাবা তুমি বড় হও, আমি আজকে বড় হয়েছি, যখন শুনেছি আপনি আসছেন সাতক্ষীরাতে, আমার উস্তাদির ছেলে, আমার আর কিছু দরকার নাই, তাই আমি শুধু সহযোগিতাই করে নিই, আমি নিজে এসেছি স্টেজে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, অন্তত আপনার সঙ্গে সাক্ষাৎ করলে উস্তাদের স্মৃতি আমি কিছুটা ভুলতে পারব। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ঢাকা সচিবালয়ের সবচেয়ে সিনিয়র চারজন সচিব ছিলেন, সবাই আমার আব্বার ছাত্র। আমি আজিমপুরে একদিন এক সচিব বাসায় গেছিলাম, সচিবের স্ত্রী ভিতরে আছেন, আমি স্লিপ দিয়েছি, আমার আব্বাকে উনি চিনেন, স্ত্রী বয়স্ক মহিলা, ইতিমধ্যে উনি এসে গেছেন, ওই স্লিপটা পড়েছে, কাপড় চাপড় খোলে নাই, সোজা চলে এসে আমাকে বুকে জড়িয়ে কান্না শুরু করছে। আমি তো আমি জীবনে দেখিনি ওনাকে, চলে নাম শুনেছি ওনার, আমার সাতক্ষীরে বাড়ি, আপনি আমার ওস্তাদের ছেলে, আপনি আমার বাসায় আসলেন, বললে তো আমি আপনার কাছেই যেতাম। এইবার বলা শুরু করলো, এই দেখেন পিছনে আমার ওস্তাদের হাতে থাপ্পড় দাগ এখনো, যদি ওই ওস্তাদ ছোটবেলা না পেতাম আমি আসতে বাংলাদেশ সচিবালয়ের নাম করা সচিব হতে পারতাম না, কত যে স্মৃতি, আমার কথা বলে হয় না। এইসব শিক্ষকের হাতেই এইসব বড় বড় নাম করা ছাত্র তৈরি হয়েছে। নিঃসন্দেহে আমার আব্বা ছিলেন ছোটবেলার শিক্ষক, তাই না? এমএ শিক্ষক ছিলেন না, ইউনিভার্সিটি শিক্ষক ছিলেন না, প্রাইমারি শিক্ষক ছিলেন ধরে নেন। সেই শিক্ষককে আজও স্মরণ করে, কিন্তু জীবনে পাদে পাদে অসংখ্য শিক্ষকের সান্নিধ্যে আমরা এসেছি, মাদ্রাসাতে, কলেজে, ইউনিভার্সিটিতে, ডক্টরেট করার সময়, বিদেশে গিয়ে, কোনো শিক্ষকের কিন্তু আমাদের কাছে মনে নাই, মনে আছে ওই ছোট্টবেলা ওই শিক্ষক যিনি পিতৃ স্নেহ দিয়ে নিজের সন্তান মনে করে আমাদেরকে শিখিয়েছেন, তার গুরুত্ব আর মাস্টার ডিগ্রি শিক্ষকের গুরুত্ব কি সমান হবে? যদি সেদিন তিনি ভিত্তি না গড়ে দিতেন, জীবনে কখনো আমরা উপরে উঠতে পারতাম না। তখনই আমরা শিখছি বাবা এসেছ স্কুলে বা মাদ্রাসায় জ্ঞান অর্জনের জন্য। জ্ঞান কোথায় পাও? খালি জ্ঞানের পিছনে ছোট, সবসময় জ্ঞানপূর্ণ কাজ করবে, জ্ঞানপূর্ণ কথা শুনবে। একটা জ্ঞানের কথা, জ্ঞানের জন্য হারানো সম্পদ, ছোট ছোট কথার মধ্যে জ্ঞান, এইটা কিন্তু এখনো নাই। আল্লাহ রাসূলের হাদিস এর সঙ্গে একেবারে মিলে যাচ্ছে, এলম উঠিয়ে নেওয়া হবে। কিভাবে? অন্য হাদিসে এসছে, ইন্নামা ইয়ানতাযিউল ইলমা বিকাবযিল উলামা, আমরা এলম উঠিয়ে নেব আলেমদের জান কবজ করার মাধ্যমে। অর্থাৎ ওইরকম উত্তম আদের, উত্তম শিক্ষক, উত্তম ওলামা মরে যাবে, থাকবে না। এটা হলো প্রথম লক্ষণ কেয়ামতের। দুই নম্বর লক্ষণ, মূর্খতা বৃদ্ধি পাবে। এটা খুব সহজ কথা, ডিগ্রি হবে মেলা, মূর্খতা বৃদ্ধি পাবে। তিন নম্বর, একসরুল জেনা, জেনা ব্যবচার বৃদ্ধি পাবে। আরে যত সহযোগী আছে, পর্ণ সাহিত্য, পর্নোগ্রাফি খুবই অ্যাভেলেবল। এ সংখ্যা তাহারিকে আমাদের সম্পাদকে পড়বেন বাড়িতে গিয়ে, পর্নোগ্রাফি নিষিদ্ধ করুন বলে আমরা সরকারের কাছে দাবি করেছি। মোবাইলে, ল্যাপটপে, টেলিভিশনে যত নোংরা জিনিস মানুষের কল্পনার জগতে আসে, সব কিছুই আমরা এখন মোবাইলে ঘরে বসে পাই। প্রতিটি মোবাইল জাহান্নামের বাহনে পরিণত হয়েছে, প্রতিটি ঘর এখন জাহান্নামের ঘরে পরিণত হয়ে গেছে। যদি আমরা নিজেরা নিজেকে সাবধান না করি, কারোরই ক্ষমতা নেই আমাদের পতনকে ঠেকানোর। আর শয়তান প্রতি মুহূর্তে মানুষের অন্তরে উস্কানি দেয় অন্যায় কাজ করার জন্য, সেখান থেকে ঠেকানো সহজ নয়। এজন্যই আমরা সরকারকে দাবি করেছি, পরামর্শ দিয়েছি, পর্নোগ্রাফি নিষিদ্ধ করুন। বাহির থেকে এগুলো ঢুকছে আমাদের দেশে, আর আমাদের দেশেও কিছু বদমাশ আছে, তারা এগুলো করে। অতএব সাবধান হন। বহু দেশ বাতিল করেছে, আমাদের দেশ এখন করেনি। যদিও পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ এটা, কিন্তু ইসলামের এখানে তেমন কোনো বাধ্যবাধকতা নাই। ফলে আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে দ্রুত বেগে ধাবিত হচ্ছে, এমন দ্রুত বেগে, আসমান থেকে উল্কাপাত হলে যত দ্রুত বেগে হয় তার চাইতে বেশি দ্রুত বেগে, এমনকি মাদকের চাইতেও ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক হলো এই পর্নোগ্রাফি। অতএব ছেলেদেরকে বলবো, সাবধান, মোবাইল আকবর মিন নাফাহিমা, উপকারের চেয়ে ক্ষতি বেশি। ল্যাপটপ উপকারের চেয়ে ক্ষতি বেশি। তুমি তোমার নিজের জীবনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, খবরদার এর ক্ষতির দিকে টানিবে তাকাবে না। প্রতি মুহূর্তে তোমার অন্তরকে ওদিকে টানবে, চেষ্টা করবে ওদিকে বাঁচানোর জন্য। বাপ ভাইদেরকে বলছি, সবসময় খেয়াল রাখবেন, মোবাইল মারাত্মক ক্ষতিকর জিনিস, উপকার যাওয়ার তার চেয়ে ক্ষতি বেশি হয়। বিশেষ করে উঠতি বয়সের ছেলে মেয়েরা, তাদের পতনের সুযোগ খুবই সহজ হয়ে গেছে পর্নোগ্রাফির জন্য, আর এর ফলে জেনা ব্যবসায় বৃদ্ধি পাচ্ছে দ্রুত গতিতে। ওই একসর সুরবেল খামর, মদ্যপান বৃদ্ধি পাবে। যেটা মদ্যপান, আল্লাহ রসুল বলছেন আখিরি জমানায় মদ পান করা হবে বেনামিতে। ইয়াবাকে আল্লাহ নবীর নাম জানে? যদি এখন আপনারা যদি যুক্তি দেন, হাদিস খুলে দেখাই দিতে হবে ইয়াবা হারাম কোথায়। আছে কিছু লোক আছে এরকম কূট তর্ক করে, আল্লাহ নবী যে আপনার চাইতে বেশি জ্ঞানী তাকে আমি খবর রাখেন, তিনি এক কথা বলে দিয়েছেন, কুল্লু মুস্কিরিন হারাম, যাবতীয় মাদক দ্রব্য হারাম। ইয়াবা বাদ থাকলো, সেঞ্চুরিল বাদ গেল, সব শেষ। আল্লাহ নবী জানতেন যে আখিরি জামানায় এইসব বুদ্ধিমান লোকেরা লেখাপড়া শিখে এগুলো করবে, তাই এক কথা বলে দিয়েছে, মাদক দ্রব্য যেটাতেই মাদকতা আসে সেটাই হারাম। অতএব ছেলেরা সাবধান, মদখোর কোশ্চিন কালো জান্নাত হবে না, ঘরে ঘরে মদ। আগে না মেয়েরা মদ খাতে, মেয়েরা মদ খায়, এগুলো আমাদের জানা ছিল না আগে। বিড়ি সিগারেট আগে যেন পুরুষ লোক খায়, এখন তো মেয়েরাও খায়। সাবধান, নিজেকে নিজে ধ্বংসে নিক্ষেপ করো না। লাতুল কবি আইদিক মিলা তাহলুকা, আল্লাহ পাকের কড়র নিষেধ, খবর দাও তুমি নিজেকে ধ্বংসে নিক্ষেপ করো না। ওয়াকল্লুর রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়াকসুরুন নিসা, মহিলার সংখ্যা বেড়ে যাবে। এর দুটি কারণ আছে, একটা হলো আল্লাহর পক্ষ থেকে, তবে আল্লাহ এটা করবেন না, কারণ আল্লাহ পাক সবকিছু বেমিকদার, আল্লাহ খালাকা কুল্লা শাইয়িন বেমিকদার, আল্লাহ সবকিছু সৃষ্টি করেন পরিমাণ মোতাবেক। বাংলাদেশে কতজন পুরুষ লাগবে সেই পরিমাণ নারী জন্ম নেবে, যে কজন নারী আছে সেই পরিমাণ পুরুষ জন্ম নেবে, শুধু বাংলাদেশ সব দেশেই। কিন্তু আমরাই সর্বনাশ করে দেই, কি করি, যখন বোমা ফেলি যুদ্ধের ময়দানে পুরুষরা থাকে, মারামারি করি পুরুষরা করি, এই করি করে পুরুষ লোক মরে যায় বেশি। যেহেতু নারীরা অধিকাংশ ক্ষেত্রে ঘরে থাকে, এজন্য এদের মৃত্যুর হার কম তুলনামূলকভাবে। এখন যেভাবে আপনারা ক্ষমতায়নের সুশুড়ি দিচ্ছেন, নারী আর ঘরে থাকছে না, নারী এখন ইট মাথা করে প্রচন্ড গরমে আপনার বিল্ডিং করে দিচ্ছে, তাই না? নারীকে রাস্তায় এনে কষ্ট দেওয়াটাই আপনার ক্ষমতায়নের বড় নিদর্শন। কিছু নারী আছে এসি গাড়ি চড়ে বেড়াচ্ছেন, আর ওই নারীর গোলামি করছে আর এক নারী, ওটা ক্ষমতায়ন। বেতন দেওয়া 3,000 টাকা খাটাই না দ্বিগুণ, এরপর হলে ক্ষমতায়ন। অথচ ওই নারী মাতার ঘাম পায়ে ফেলে কষ্ট করছে রুজির জন্য, সেই সঙ্গে তার সন্তান পালনের দায়িত্ব সে পালন করছে। আরে অথব্য পুরুষ রিক্সার হ্যান্ডেল এবার পায়ের পর পা রেখে দিব্য ঘুমাচ্ছে, চলে যাবে না, কত লাগবে 50 টাকা লাগবে, আচ্ছা ভাড়া কিন্তু 20 টাকা, মানে ও ঘুম থেকে উঠবে না ও, কারণ জানে বাড়িতে বউ আছে, যে কোনো মূল্যে পরা বাড়িতে দুটো ভাত আনবেই, আমি যে দিব্য খেয়ে ঘুমব। এই সমস্ত পুরুষগুলো অথব্য অমানুষ, এরা আবার নারীদের উপরে নির্যাতনও করে, বাড়ি যে টাইম মতো ভাত না বলি পিটান লাগায়, লবণ হলে মারে, ঝালমরিচ বেশি হইলে আর হুঁশ থাকে না, সে জানে না তার সন্তান মানুষ করছে মহিলা। নারীর ক্ষমতায়ন একটা ধোকাবাজি, খবরদার। নারীরা 24 ঘন্টা কাজ করে আর পুরুষরা 8 ঘন্টা কাজ করে, ঠিক না ভাই? একটা নারী 24 ঘন্টা কাজ করে, রাত্রি 12টার সময় বাচ্চা উঠলে সে ঘুম থেকে ওঠে না, আপনাদের দিব্য নাকডে ঘুমাচ্ছেন, ওই রাত্রে পায়খানা করলে বাচ্চা সাফ করে কে পায়খানা? নারীদের কোনো সময় নাই, তাদের কোনো ওভার টাইম নাই, তারা অল টাইম শ্রমিক। তাদের দিকে আপনার খেয়াল নেই, আবার যাও সকালে চাকরি করার জন্য। যারা সরকার চালাচ্ছে তার ইসলামী দর্শনের সরকার নন, বিদেশি নুসখা বিদেশি ডোজ নিয়ে তারা এদেশে কাজ করেন। নারীকে বড় চেয়ারে বসানোর নাম ক্ষমতায়ন নয়, নারীকে তার নারীত্বের সম্মান দেওয়াটাই বড় ক্ষমতায়ন। নারীকে মর্যাদা দিতে হবে, তাকে স্বাধীনভাবে তার নিজস্ব পরিমণ্ডলে কাজ করার সুযোগ দিতে হবে, তাহলে তার প্রতিভা বিকশিত হবে। বোরকা শ্রেণী ল্যাংটা করে হাঁটানোর নাম ক্ষমতায়ন নয়, ওই কাজ করতে গিয়ে কামাল পাশা তুরস্কে স্বাধীন হওয়ার পরে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করতে গিয়ে পরে সে মার খেয়েছে, সে নিজে নাকি মেয়েদের বোরকা খুলে দিত রাস্তা নামিয়ে। আমাদের সেই দিকে যাচ্ছি, ফলে একজন নারী ঘরে তিনি মা, বাইরে গিয়ে একজন কর্মজীবী। একটা নারী কতদিকে সে কাজ করবে? ইসলামের স্বভাব ধর্মের উপরে যে বিধান জারি আছে সেটা মেনে চলুন, ইনশাল্লাহ ওই নারী আপনার জন্য রহমত হবে। আপনার সন্তানের চিন্তা আপনার করতে হচ্ছে না, আপনার পরিবারের ঘরের চিন্তা আপনার করতে হচ্ছে না, এটাই কি আপনার সবচেয়ে বড় পাওয়া নয়? এরপরও আর আপনি তাকে আর কি চান? আর এটা করলে কিন্তু ওই এক্সরোর রেজাল্ট আছে, বলা হচ্ছে পুরুষ কমে যাবে আর নারী বাড়বে, এটা ওই দৃষ্টিকোণ থেকে। কিন্তু ক্ষমতায়ন করে যদি বেশি বেশি বাইরে নিয়ে যান তা নারীও মরবে। এখন ইলেকশনে নারী নামছে না, আগে ইলেকশনে কোন নারী মরতো না, যেহেতু নারী ইলেকশনে এসে গেছে পুরুষের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে আর নারীও মরতেছে। অতএব সাবধান, এটা অর্থ এটা যেন বুঝবেন না, আল্লাহ রাসূল বলছেন যাকে একটা পুরুষের জন্য 50 জন নারী হবে, এর অর্থ এটা নয় যে একজন পুরুষের 50টা বউ হবে, বউ 4টির বেশি হবে না, কিন্তু বিধবা খালা, বিধবা ফুফু, বিধবা বোন এরকম হবে না, কারণ তাদের স্বামী সব মরে গেছে। একদিন এক বড় সিরিয়াতে এক এক গোষ্ঠী ধরে সাপ পুরুষ থাকলো, একসঙ্গে কতগুলো মহিলা বিধবা হয়ে গেল, এরা কোথায় যাবে? গেলে তো বাপের কাছে যাবে বা মায়ের কাছে যাবে। এমনি করে করে আখিরি জামানায় নারীর সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা যুই ইযা যুইয়াতিল যুইয়াতিল আমানাতু ফানতাযিরিস সাআ, সাত নম্বর নিদর্শন হচ্ছে যখন আমানত ধ্বংস হবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করো। লোকরা জিজ্ঞেস করলে কিভাবে আমানত ধ্বংস হবে, আল্লাহ রাসূল বললেন দেখো ইযা ওয়াসাদাল আমরু ইলা গায়রি আহলিহি ফানতাযির সাআ, যখন অযোগ্য লোকের হাতে নেতৃত্ব আসবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করো। একটা ডিগ্রিধারী কিন্তু চোর, তাকে বানিয়েছে ব্যাংকের কর্মকর্তা, ও ব্যাংকের টাকা হিসাব নিকাশ করে একটু পকেটে ঢুকাবে না, ও তো এলেম আছে, মানে চুরি করার এলেম আছে, কি করলে কোন কায়দায় ভাউচারটা লিখলে টাকাটা হালাল করা যায়, নাউজুবিল্লাহ হালাল তো না পকেটস্থ করা যায়, সেই এলেম ওর মধ্যে আছে, সেই এলেম ঘাটিয়ে ভালোভাবে আপনার টাকা চুরি করে নিচ্ছে ব্যাংক থেকে। এখন তো আর আগে হাজারে লাখে শুনতো, এখন তো কোটি, এখন কোটিও নেই হাজার কোটি, স্যার হাজার কোটি টাকা লুটপাট করে যায় অর্থমন্ত্রীর বালিকা, তো সামান্য টাকা কি বলতে হবে, আলহামদুলিল্লাহ পড়বেন নাকি, একটু পড়েন নাউজুবিল্লাহ, জনগণের টাকা স্যার হাজার কোটি টাকা নিয়েছে, ওরে বাপরে, দেশ দেশের অর্থমন্ত্রী সতেরো কোটি মানুষের বড় মানুষ না, আরে এ তো অল্প করে টাকা, এটাকে দুই অর্থে নেওয়া যায়, উনি তাচ্ছিল্য করে হয়তো বলেছেন অথবা অন্য কোনো কারণ থাকতে পারে ভেতরে, আল্লাহ ভালো জানে। ফলে সব জায়গায় চুরি কারবার, সব জায়গায় চুরি, চোর কারা, শিক্ষিত লোকরা না, কোনো অশিক্ষিত লোক চাকরি পাবে ব্যাংকে, তাহলে চুরি করে কেন, কারণটা কি, অযোগ্য, কোন দিক দিয়ে, আমানত খেয়ানত করার ব্যাপারে যে যোগ্যতা লাগে, আল্লাহ ভীতি লাগে, যে দায়িত্ব বোধ লাগে, এইটা তার মধ্যে নাই, এজন্য যোগ্যতার মাপকাঠি হবে আল্লাহ ভীরুতা, বহু আগেই আল্লাহ বলে দিয়েছে আক্রামাকুম ইন্দাল্লাহ, আল্লাহ ভীরুতা নাই সে তো চুরি করবেই, এজন্য আল্লাহ আগেই বলে দিচ্ছেন আমানত যখন ধ্বংস হবে তোমরা কেয়ামতের আশঙ্কা করবো, আর আমানত ধ্বংস হবে তখন অযোগ্য লোকের হাতে দায়িত্ব তোমরা দেবে, তখন সে নেতৃত্বের আমানত হোক আর অর্থনৈতিক আমানত হোক আর পরিবারের আমানত হোক, যে কোনো আমানত যোগ্য এবং আল্লাহ ভীরু লোকের হাতেই দিতে হবে, এটাই হলো নিয়ম, এটা না করলে ধ্বংস হবে পৃথিবী, এগিয়ে আসবে কেয়ামত। রওয়াল বুখারী। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى يكثر المال ويفيد حتى يخرج الرجل زكاه ماله فلا يجد احدا يقبلها منه الله رسول বলছেন দেখো অতদিন কিয়ামত হবে না যতদিন মানুষের ধন দৌলত বৃদ্ধি না পাবে, এটা 9 নম্বর নিদর্শন, কেমন বাড়বে, হাতটা এফিজা একের প্রবাহিত হয়ে যাবে, টাকা পয়সা রাখার জায়গা পাবে না, এক ফকির সাথে মরেছে বললেন, কত বছর বয়সে মরেছে বুড়িটা, অনেক বছর বয়সে তো 74 বছর বয়স বুঝি, সে হাসপাতাল ছিল 7 দিন, মরে গেছে হাসপাতালে, ওর টাকা লুকোবার সময় পায়নি, সারাদিন ধরে ওর প্রতিবেশীরা সে টাকা গুনেছে শেষ হয়নি, বুঝলেন যে কত টাকা হয়েছে, পরের দিন রিপোর্ট আর পাইনি অবশ্য, ওই যে সন্ধ্যা মধ্যে গুনিয়ে শেষ করতে পারেনি, কত টাকা জমাইছে, ও খায়নি খালি জমাইছে, ওয়াইলুল্লি কুল হামাজাতি লামাজাতি লাযি জামা মালাও ওয়াআদ্দাদা, এই হামাজা লামাজার এরাই খালি টাকা জমা করে খালি গনে, ও খায়ও না কার দেয়ও না, বকিলের ধন নিজেরও কাজে লাগে না পরেরও কাজে লাগে না, এমন বকিল ওর ভিক্ষাই করবে, ওকে টাকা কামাই করে, টাকাটা দেখতে খুব মজা লাগে, এই জমানা এসে গেছে অলরেডি, কিছু লোকের এত টাকা আছে যে টাকা রাখবার জায়গা পাচ্ছে না, হিসাব দিয়েছে পত্রিকাওয়ালারা 99% লোকের টাকা 1% লোক খেয়ে নিচ্ছে, সারা পৃথিবীর মানুষের 99% লোকের টাকা 1% লোক খায়, কিচ্ছু করার কায়দা নেই, নেতা সত্ত্বে ওই যে ওই ব্যবসায়ীরাই যারা টাকা পয়সা কামাই করে তারা ইলেকশন করে, কোন ফকিরের বেটা ফকির ইলেকশনগুলি পাশ করবে না, দেবে না যে টাকা না দেয়, টাকাওয়ালারা কি করে টাকা কামাই করে সে টেকনিক করে জানে, ঠিক সেই জমানায় এসে গেছে, আল্লাহ রাসূল বলেন দেখো মাল বাড়বে এত বেশি বাড়বে, হাতে এফিদা হাত্তা ইউখরিজ রাজুল যাকাত মালি, মানুষ তার যাকাত বের করবে, যাকাত নেয়ার লোক পাবে না, অন্য হাতে যে সে বলবে কি কালকে আসলে নিতাম আজকে আর লাগবে না, ফলে যাকাত নিয়ে আবার ঘুরে বাড়ি চলে আসবে। 10 নম্বর হাত্তা তাউদা আরদুল আরবে মরুজান ওয়া আনহারা, যখন আরবের এই মরুভূমিগুলা একেবারে শস্য শ্যামল হয়ে যাবে এবং নদী নালায় সর্বত্র প্রবাহিত হবে। কদিন আগে পত্রিকা দেখলেন না, কুয়েতে কুয়াশা এসছে, দেখলেন পত্রিকা? কুয়েতে কুয়াশা হয় তো ভয়ঙ্কর ব্যাপার, ওরা কুয়াশা যে দেখেই নেই, কুয়াশা চাদরে কুয়েত ছেয়ে গেছে, কুয়াশা অবস্থা ছবি এসছে আমাদের পত্রিকায়। এটা কিন্তু সেই কেয়ামতের লক্ষণ। এখন যারা বিদেশে যান সৌদি আরবে বিশেষ করে, দেখেন না রাস্তা দুধারে কি সুন্দর চোখ গমের ক্ষেত, মনে পড়ে বাঙালি প্রবাসী যারা আছেন সেখানে? আর এই গম ক্ষেতগুলো বানাইছে সব বাঙালিরা গিয়েই, এটা চাষবাসে পাকা। এখন দুবাইতে আবার এরা এত সুন্দর টমেটো বেগুন বানাচ্ছে, দুবাইয়ের গভর্নমেন্ট খুশিতে বাঘ বাঘ। আমরা বলি বাবা যত খুশি হও কেমন এসে গেল, গার পরে আর সময় নেই। যেহেতু তোমার দেশে এখন নদী নালা হচ্ছে, তোমার দেশে গমের চাষ শুরু হয়ে গেছে, মানে কেমতের চাষ শুরু হয়ে গেছে। আর বাংলাদেশ নদীমাতৃক দেশ, এটা সুখী মরুভূমি হচ্ছে, উল্টা হয়ে গেল না? এই দশ নম্বর সঙ্গে আল্লাহ রসুল আর একটা বলেছেন, যোগ করে দিয়েছেন যে হাত্তা তাবলুগাল মাসাকিন ইহা, মদিনার যে এরিয়া তোমরা এখন দেখছ, মদিনার বাড়িঘরগুলো বাড়তে বাড়তে ইহাব পর্যন্ত চলে যাবে। ইহাব এবং ইহাব দুটো জায়গা আছে মদিনার শহর থেকে নিকটবর্তী, এই পর্যন্ত বাড়িঘর চলে যাবে। যারা এখন হজে যান, ওমরা যান, মদিনা যারা সফর করেন ওই সাথে, তারা মদিনার চেহারা কেমন দেখেন? আল্লাহ রসুলের কবর যেখানে আছে, মসজিদ যেটা ছিল ছোট ছিল না আগে, এখন দশ লক্ষ লোক সালাত আদায় করে, তাহলে ছোট জায়গা হলো? পুরা মদিনা শহর এখন মসজিদ হয়ে গেছে, এরপরেও তো বিশাল বিশাল মার্কেট আছে, শহর বাড়েনি, হাদিস মিলে যাচ্ছে দেখেন, একেবারে অক্ষরে অক্ষরে হাদিস মিলতে হবে, হাদিসের বাণী আল্লাহর বাণী। মদিনা শহর বাড়তে বাড়তে একেবারে ইহা পর্যন্ত চলে যাবে, তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করো। এবারে বারো নম্বর নিদর্শনটা বলি, ছেড়ে দি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى يحسر الفرات عن جبل من ذهب, অতদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন পর্যন্ত ফরাত নদীতে স্বর্ণের পাহাড় উঠবে। ইক্তাতালু النَّاسُ عَلَيْهِ فَيُقْتَلُ مِنْ كُلِّ مَيَّتٍ تِسْعَةُ وَتِسْعُونَ, সেই স্বর্ণের পাহাড় লুট করার জন্য মানুষ পরস্পরের মারামারি করবে, যুদ্ধ করবে, আর সে যুদ্ধে একশো জনের মধ্যে 99 জন নিহত হবে, আর যে বেঁচে থাকবে প্রত্যেকেই ভাববে ও মরবে আমি বাঁচব। হিসাবে গিয়ে দেখা যাবে একশোর মধ্যে 99 জনই মরবে, একজন বাঁচবে। ইয়াকুলু কুল্লু রাজুলিন মিনহুম লাআল্লি আকুনা আনা আল্লাযী আনজু, নিঃসন্দেহে আমি হব সেই ব্যক্তি যে বেঁচে যাবে, নাজাত পাবে, রাওয়াহু মুসলিম। এখন আপনারাই বলুন কত টন কে টন বোমা পড়তেছে, এটা কি মানুষের গাছ উলকাচ্ছে না মানুষ মারতেছে? মারে যে সেও মুসলমান, মরে যে সেও মুসলমান, কেউ জিহাদের নামে মারতেছে, কেউ জিহাদ ঠেকার নামে মারতেছে। বোমা পড়ছে কোথায়? মধ্যপ্রাচ্যে না? কি উদ্দেশ্য কি? ইরাকে 15 লক্ষ লোক মারল আমেরিকাওয়ালারা, উদ্দেশ্য কি? মানুষ উদ্দেশ্য নয়, মাটির তলার, ওটার নাম কি বললো? তরল সোনা, তাই না? হাদিসের সঙ্গে মিলছে, ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় উঠে মানে তরল সোনা বেরোবে, স্বর্ণের খনি বের হয় নাকি? এই সোনা নিয়ে তো যত লড়াই, সে সোনাটা আস্ত সোনা নয়, তরল সোনা, পেট্রোল সোনা, পেট্রো ডলার, ওইটা লুট করার জন্যই পৃথিবীর যাবতীয় গণতন্ত্রী মানবাধিকারবাদী শয়তানের দল সব ওখানে যেয়ে হামলা করতেছে। মুসলমান বুঝে না, এরা ওকে ঠেকানোর জন্য জিহাদ করতেছে, নিজে মরছে, অন্য মরছে, যেই যাই মরুক সেখানে, শত মুসলমান নাকি, ও তো আর কিছু নাই। যাদের সাবধান করছে তারা তো সাবধান হয় না, কারণ তারা টাকা পায়, উস্কানি পায়। আর সর্বোপরি এখন সুন্দর একটা ব্যবস্থা হয়েছে, এই মল্লেই তুমি জান্নাত পেয়ে যাচ্ছ, সমস্যাটা কি? জান্নাতি নানির বাড়ি নাকি মল্লি পাবে? কোথায় কিভাবে যুদ্ধ জিহাদ করতে সব নিয়ম করে হাদিসে বলা আছে। যাই হোক, এই 12টি নিদর্শন বললাম, সবটাই আমাদের জীবনে কমবেশি বিভিন্ন এলাকায় এসে গেছে। অতএব সাবধান থাকবেন যেন কেয়ামত আমাদের জীবদ্দশা না এসে যায়। আল্লাহ যেন আমাদেরকে অন্ততপক্ষে কেয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে। যে অন্যায়গুলো আল্লাহ পাক বলেছেন হাদিসের মধ্যে তার রসুলের মাধ্যমে, এই অন্যায়গুলো থেকে আমরা দূরে থাকি, নিজেরা মারামারি কাটাকাটি যাই করছি, এটা আমার নিজেদের ক্ষতি নিজেরা করছি, এতে কোনো ফায়দা হচ্ছে না। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়াতে তার বিধান মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আকুল কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।